ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা কথা দিয়ে যায় ছায়া হয়ে যায় তোর মতো কোন একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায় ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ভুল ভিজে যাবে চাইছি খুব সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে থাকবো আমি চুপ দিলেতে আমার দুপুরে আমার ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা